عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أبنا در سامنے أمرا علوشنا كورسلم تاقوا نية تاقوا الله بھیتی الله کے بھائی کرا سابدھرن تاولمبن کرا سطر کو ہوا সংযম অবলম্বন করা, সংযমী হওয়া ইত্যাদি। এই তাকওয়ার ব্যাপারে অনেক কথা আপনাদেরকে বলেছিলাম কোরআনের আয়াত থেকে। আরো কিছু কথা আমাদের সামনে আছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া রাখে, আল্লাহ তাকে সুস্থ বিবেক দান করেন। সুস্থ বিবেক মানে মানুষের একটা বিবেক বলে এক জিনিস আছে, সেই বিবেকটা সুস্থ হবে কোন ব্যক্তির? যে ব্যক্তির মুত্তাকী হবে, পরহেজগার হবে। আমি সাংসারিক জীবনের একটা সহজ উদাহরণ দিই বিবেকের, বুঝতে পাচ্ছেন? বিবেক, আপনি বাসে যাচ্ছেন, বাসে এক সিটে বসে আছেন, এমন সময় এক মুরব্বি এসে আপনার পাশে দাঁড়ালো। আপনার জন্য কি এটা জরুরি যে সিট ছেড়ে তাকে বসতে দেবেন? না, কিন্তু আপনার বিবেক বলছে লোকটা আমার থেকে বয়স্ক, বা বয়স্ক লোক দাঁড়াতে কষ্ট হচ্ছে, আমি তাকে বসতে দিই। কিংবা এক মহিলা এসে দাঁড়ালো, বিশেষ করে বোরকা পরে যদি কোনো মহিলা এসে দাঁড়ালো, তখন আপনার বিবেক বলবে লোকটাকে বসতে দিই। আমি যদি এই মজলিসে বসে আমি এই চেয়ার টেবিলটা সরাই, তো আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আমি আমাকে টেবিল সরাতে দেবেন? কি করবেন? ছুটে এসে টেবিলটা, একটু কি হাদিস কোরআনে আছে নাকি যে হুজুর টেবিল সরালে তোমার যাও ছুটে গিয়ে এ করো, হাত থেকে কেড়ে নাও? না, এটা মানুষের বিবেক। ঘরে শাশুড়ি বউ থাকে, শাশুড়ি ঘরে ঝাড়ু দিচ্ছে আর বউ বসে বসে আছে টিভি দেখছে, বা ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক দুলিয়ে পত্রিকা পড়ছে, বা অন্য কিছু করছে। শাশুড়ির এই কাজ করা দেখে যদি বউয়ের বিবেক থাকত, তাহলে বউ চট করে উঠে গিয়ে, তাই না, ঝাড়ুটা নিত। কিংবা স্বামী, স্বামী কাজ করছে বলে আল্লাহ রসুল কাজ করেছেন, স্বামী ঘরে কাজ করছে, তো স্বামী যদি কাজ করে বউ চুপ করে দেখছে, বস অনেক বউ চায় স্বামী খাটুক। আপনারা শুনেছেন, আমি আগে শুনিয়েছিলাম যে বউ ঘুমিয়ে থাকে, স্বামী উঠে ফজরের নামাজ পড়ে এসে ডিম ভাজি করে বলে ও মনু ওঠো ডিম ভাজিছি এসো নাস্তা খাও। এরকম আছে, এমন পুরুষও আছে যে করে, আর এমন মহিলাও আছে যে করায়। কিন্তু যদি ওই মহিলা পরহেজগার হতো, তার মধ্যে আল্লাহ ভীতি থাকলে, তার মধ্যে বিবেক সুস্থ থাকত, বিবেক আছে কিন্তু সুস্থ বিবেক নেই, সুস্থ বিবেক থাকলে সে স্বামীকে এইভাবে খাটাতো না, যদিও স্বামী নিজে খাটতে চায়। তো এই হচ্ছে বিবেক। সুস্থ বিবেক থাকলে আপনি বুঝতেই পারছেন কাকে বলে। আপনি আর স্ত্রী কাজ করছে, ব্যস্ত আছে, আপনি গিয়ে বাড়িতে বসলেন, এবার আপনাকে পানি এনে দেক। আপনার যদি সুস্থ বিবেক থাকতো, তাহলে আপনি দেখতেন যে ও ব্যস্ত আছে, আমি নিজে পানিটা নিয়ে খাই। তো এইভাবে প্রত্যেকের ক্ষেত্রে সুস্থ বিবেক আছে। যদি কেউ মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থ বিবেক দান করেন। আল্লাহ তাআলা কোথায় বলেছেন এই কথা? সূরা আনফাল 29 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ইমানদাররা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দান করবেন আল্লাহ। ন্যায় অন্যায় পার্থক্য করার মানে সুস্থ বিবেক দান করবেন। ওয়াইকাফির আনকুম সাইয়্যাতিকুম, শুধু তাই না, সেই সঙ্গে তোমাদের পাপ সমূহ মোচন করে দেবেন, তোমাদের পাপের কাফফারা করে দেবেন, তার মানে গোনা মাফ হয়ে যাবে। ওয়াইগফির লাকুম, একই কথা, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহুল ফাযলুল আযীম, আর আল্লাহ হচ্ছেন মহা অনুগ্রহশীল। আল্লাহ তাআলার কাছে অনুগ্রহের অভাব নেই, তিনি অনুগ্রহ করবেন। তাহলে আমরা কি প্রথম দর্শ নিলাম? যে ব্যক্তি মুত্তাকি হবে, পরহেজগার হবে, তার গুনাহ মাফ করা হবে, আর সেই সাথে কি হবে, তাকে সুস্থ বিবেক দান করা হবে। সুস্থ বিবেক জরুরি না? জরুরি না, অবশ্যই জরুরি। ন্যায় অন্যায় পার্থক্য করার মতো, হক বাতিলের পার্থক্য করার মতো বিবেক আপনার দরকার আছে। বিশেষ করে বর্তমান সমাজে কত রকমের জামাত, কত রকমের দল, কত রকমের মজহাব, কত রকমের মত, কত রকমের পথ, কোন পথে চলবেন, কোন দিকে যাবেন? বাঁশবনে ডমকানা, এই বাংলাটা জানেন তো? বাঁশবনে ডমকানা মানে বাঁশ বনে ডোম কানা, তার মানে কি? ডোম হচ্ছে ওই যে নিচু জাত, বাঁশ কাটতে গেছে, কোন বাঁশটা কাটবে, কোন বাঁশটা লাগবে, বাঁশ সব একদম সুন্দর বাঁশ আছে, সে কোন বাঁশটা কাটবে, অনেক বাঁশ হওয়ার জন্য সে চয়েস করে উঠতে পারছে না, বুঝতে পারছেন? যেন বলে বাঁশ বনে ডোম কানা। আর যদি অল্প বাঁশ থাকতো তাহলে যে কোনো একটা কাট। এত পথ, এত মত যে আপনি কোনটা, সবাই বলছে আমার দিকে এসো, সবাই বলছে আমি সত্য, সবাই বলছে আমারটাই সত্যি পথ, সবাই বলছে আমারই সিরাতে মুস্তাকিম, কোনটা চিনবেন, কোনটা যাবেন? যদি আপনি আল্লাহকে ভয় করেন সত্যি পক্ষে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ফোরকান দান করবেন। ফোরকান মানে কি? ফোরকান মানে হলো হক ও বাতিলের পার্থক্যকারী শক্তি, সুস্থ বিবেক আপনার ভিতরে আল্লাহ জাগরিত করবেন। সুতরাং তাকওয়া হচ্ছে খুবই জরুরি জিনিস। আপনি এমনি পথ খুললে মান ব্যক্তি দেখে পথ খুঁজলে হবে না, জানেন না এই হুজুর খুব ভালো কথা বলছে, এই হুজুরের টুপিটা ভালো, এই হুজুরের রুমাল বেশ রুমাল পরে রয়েছে। আর অনেকে তো বলে মহিলাদের মতো রুমাল পরে এরা সৌদি আরবের, এরা তো মহিলা। আমাদের দেশে মহিলা যদি এরকম পড়তো তাহলে তো মাসাল অনেক ভালো ছিল, তাই না? অনেক ভালো ছিল। কিন্তু আমাদের দেশে মহিলারা তো পরে না, তারা আবার ওর না মাথায় না নিয়ে কোথায় নেয়, বুকে নেয়, আজকাল তো বুকেও নেয় না, বুকটা ফাঁকা, তাই না? বুকটা ফাঁকাই শুধু না, আবার বুকে জামাটাও ফাঁকা। তো যাই হোক, তো আমাদের এখানে মহিলার মতো পড়ছে আর কি। এখন আপনি কোন লিবাস দেখে হকপন্থী ধরতে পারবেন, কারো পাগড়ি দেখে হকপন্থী ধরতে পারবেন? তাহলে তো শিয়াদের ভালো ভালো পাগড়ি, তাই না? তো এসব না, কি হক দেখে হক চিনতে হবে, হক দেখে ব্যক্তি চিনতে হবে, ব্যক্তি দেখে হক চেনা যাবে না। আর যদি আপনি হক চিনতে চান তাহলে আপনার কাছে ফোরকান দরকার, আপনার কাছে মানদণ্ড দরকার, আপনার মাপকাঠির দরকার, আপনার কোষ্ঠী পাথরের দরকার, যেটা আপনি যাচাই বাছাই করে দেখে নেবেন, সেটা হচ্ছে কি? তাকওয়া। যদি তাকওয়া থাকে, আপনি চট করে হক বাতিলের মাঝে আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাবেন এবং সেটা লাভ করতে পারবেন। পরবর্তীতে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের সন্ধান আপনি পেয়ে যাবেন এবং জান্নাতের পথ লাভ করবেন। পরহেজগার লোকেরা শত বিপদে রক্ষা লাভ করে, আল্লাহ তাদেরকে তার আজাব ও গজব থেকে বাঁচিয়ে নেন। এটা অবশ্য সব ক্ষেত্রে না, তবে অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা যখন আজাব পাঠান তখন ভালো লোকরা, ভালো লোকদেরকে বাঁচিয়ে নেন। পূর্ব যুগে ঘটেছে, বহু নবীদের যুগে অবশ্য আলাদা আলাদা ভাবে বাঁচিয়ে নেওয়া হয়েছে, একসাথে ভূমিকম্প দিয়ে। আজকে মাশাআল্লাহ শুনেছেন আপনারা, আপনার দেশে ভূমিকম্প হয়েছে? বাংলাদেশে আজ ভূমিকম্প, ইন্ডিয়াতে হয়েছে। তো এই ভূমিকম্পতে যখন মানুষ চাপা পড়বে তখন কি ভালো না মন্দ জিজ্ঞেস করে করবে? না না না, যখন বন্যা আসবে, ঝড় ঝঞ্ঝা আসবে, তখন তার কাউকে ছাড়বে না। কিন্তু আল্লাহ তাআলার কিছু কিছু আজাব আছে যে আজাবে বাছাই করে, যেমন নবীদের যুগে হয়েছিল, লূত আলাইহিস সালামের যখন কি বলে আপনার বৃষ্টি বর্ষণ করা হলো, পাথর বর্ষণ করা হলো, গ্রামটাকে বা কি বলে শহরটাকে উল্টিয়ে দেওয়া হলো, তার আগে কি বলা হলো যে তোমরা বেরিয়ে যাও, বাঁচিয়ে নেওয়া হলো। মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন আল্লাহ তাআলা, কিভাবে? সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করে পার করে দিলেন। তারপরে ফেরাউন যখন সেখান দিয়ে গেল, অমনি সমুদ্র কি হয়ে গেল, তাদেরকে নিমজ্জিত করল। তো এইভাবে আল্লাহ তাআলা বাঁচিয়ে নেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ানজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, তাদেরকে আমি পরিত্রাণ দিলাম যারা ঈমান এনেছিল এবং মুত্তাকি ছিল, তাকওয়া অবলম্বন করেছিল, আল্লাহকে ভয় করে চলত, আমি তাদেরকে উদ্ধার করেছিলাম। তেমনি এই সমাজে আপনি হয়তো অনেক সময় বিপদ আপদ সমাজ ভোগ করবে, কিন্তু আপনি ভোগ করবেন না। সবারই ম্যালেরিয়া হলো, আপনার হলো না, এমন হয় না? হয় না, আল্লাহ বাঁচিয়ে নেন। সবারই বসন্ত হলো, আপনার হলো না, এভাবে আল্লাহ বাঁচিয়ে নিতে পারেন। আবার এমনও হতে পারে, উল্টা হতে পারে, যে কারও হলো না, আপনার হলো, আপনি পরহেজগার মানুষ, আপনার এরকম হয় না? হয় না। তো সেই ক্ষেত্রে এটা ধারণা করলে হবে না যে আমি যখন অসুস্থ তখন আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে না, তখন জানতে হবে যে আমি ভালো লোক বলি আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, দেখেন দুটো কিন্তু দুই রকম। আর সবারই ধান নষ্ট হল, আপনার হল না, আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। আর সবারই ধান ঠিক আছে, আপনারটাই নষ্ট হল, তখন কি আল্লাহর প্রতি কুধারণা করা যাবে? না, আল্লাহর প্রতি কুধারণা করবেন না, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করবেন না। কারণ অভিযোগ করলে পরে আপনি কি হয়ে যেতে পারেন? কাফের হয়ে যেতে পারেন। আল্লাহর প্রতি অভিযোগ কেন? কেন আমি কি দোষ করেছিলাম? আমার এই তৈরি বেটা মারা গেল কেন? আমার তৈরি বেটা মারা গেল কেন? এই যে কেন অভিযোগ করা আল্লাহর জন্য মোটেই জায়েজ না। তাহলে দ্বিতীয় দশ কি হল? যে যদি আপনি মুত্তাকি পরহেজগার হন, আল্লাহ চাইলে আপনাকে বাঁচিয়ে নেবেন, দুনিয়াতে আজাব থেকে আপনাকে রক্ষা করবেন, আখেরাতে তো অবশ্যই আখেরাতে মুত্তাকিরা কি হবে? বেঁচে যাবে। যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের সব কাজকে সহজ করে দেন, সমস্ত সমস্যার সমাধান দান করেন, বিপদ থেকে মুক্তি লাভের উপায় বের করে দেন, তাদেরকে ধারণাতীত জায়গা থেকে রুজি দান করেন এবং তাদের গুনাহ খাতা মাফ করে প্রচুর সওয়াব দান করেন। দেখছেন একসাথে কতগুলো, একসাথে কতগুলো মানে প্রতিদান বিনিময়। আপনি যদি আল্লাহর তাকওয়া অবলম্বন করেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সমস্ত কাজ সহজ করে দেবেন। আপনি বলছেন কঠিন কঠিন চাকরি পাচ্ছেন না, চাকরি খুঁজে খুঁজে পাচ্ছেন না। মানুষ চাকরির খোঁজ করে আর চাকরির খোঁজে ঘুষের উপরে ভরসা রাখে, চাকরির খোঁজে ব্যাকিং এর উপরে ভরসা রাখে, চাকরির কাজে চাকরি রুজি সন্ধানের কাজে কিসের উপরে ভরসা রাখে? কাগজের উপরে ভরসা রাখে। হ্যাঁ, ভাবছে যে আমার, আমি পড়ছি, আমার চাকরি হয়ে যাবে। কেন? আমার বাবা কিংবা আমার চাচাতো এমএলএ, আমার বড় ভাই হচ্ছে পার্লামেন্টের মেম্বার, আমার অমক হচ্ছে মন্ত্রী, সব এক একটা নির্ভর থাকে। আর সত্যি কথাই তাদের হয়ে যায়। আর যাদের কোনো অবলম্বন নেই, বলে যার কেউ নেই তার কে আছে? কথাটা ঠিক না ভুল? যার কেউ নেই তার আল্লাহ। হ্যাঁ, কথাটা ঠিক না ভুল? বল, যার কেউ নেই তার আল্লাহ আছেন, যার সবাই আছে তারও আল্লাহ আছেন, ঠিক কি না? তবে মানুষ কিন্তু ভুল করে। দেখুন আমি একটা উদাহরণ বলছি, আশা করি আপনারা আগেও শুনেছেন। আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ রুজি দান করেন। ধারণাতীত মানে আপনি ধারণাই করতে পারতেন না, আপনি কল্পনাই করতে পারতেন না যে এইখান থেকে আমার রুজি আসবে, সেখান থেকে আল্লাহ রুজি দেবেন। কিন্তু কিভাবে? আপনি বাংলাদেশ যেতে হবে, আজকে রাত মধ্যেই আপনাকে বাংলাদেশ যেতে হবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? প্রথমে ভিসা, ভিসা আপনি দিনে লাগিয়েছেন, টিকিট পাচ্ছেন না। কিসের টিকিট পাচ্ছেন না? প্লেনের টিকিট, প্লেনের টিকিট পাচ্ছেন না। ছোটাছুটি করলেন, এ করলেন, সে করলেন, পেলেন না। এখানে এই অফিসে, সে অফিসে, রিয়াজে হেড অফিসে গেলেন, পেলেন না। শেষকালে বলা হলো কি, যে মন্ত্রী কোটা থাকে, কি কি সব ক্লাস আছে, তো মন্ত্রীর কোটা, সে যাই হোক মন্ত্রীর কাছে ছুটলেন, দিয়ে মন্ত্রীর কোটা সেখানেও আপনি পেলেন না। একবারে নিরাশ হয়ে রাত একটার দিকে দুটোর দিকে যখন বাড়ি ফিরে এলেন আমিনের সাথে, দিয়ে রুমে নামাজের মুসাল্লা ফেলিয়ে আপনি বলছেন, আল্লাহ সব দোয়ার বন্ধ কিন্তু তোমার দোয়ার খোলা আছে, সব জায়গায় লাথি খেলাম কিন্তু আমি তোমার দরজায় লাথি খাবো না আল্লাহ গো। এখন তুমি যদি ব্যবস্থা না করে দাও তাহলে ব্যবস্থাকারী আর কেউ নেই। লোকটা ঠিক করলো না ভুল করলো? কি বলো, সত্যি বলো না, যে কেউ দিল না, এখন তুমি আছো, যখন কেউ নেই তখন তুমি আছো, তাই না? এটা কি হলো, ঠেলায় পড়ে ঢেলায় সালাম, ঠেলার নাম বাবাজি হলো না? অথচ আল্লাহকে স্মরণ কখন করা দরকার ছিল? প্রথমেই এই দরখাস্তটা। এই জন্য চাকরিতে দরখাস্ত দেওয়ার আগে, অফিসে দরখাস্ত দেওয়ার আগে দরখাস্ত কোথায় দিতে হবে? হেড অফিসে। আগে হেড অফিসে দরখাস্ত দিতে হবে, অমুকের আশায় বসে আছেন একটা ভিসা পাঠাবে, তার কাছে বারবার টেলিফোন করছেন, তার কাছে সার্টিফিকেট পাচ্ছেন, আমার একটা কাজ দেখে দাও, আমার একটা কাজ দেখে দাও। মানলাম সেটা একটা সবাব, সেটা একটা মাধ্যম মসিরা, কিন্তু তার কাছে দরখাস্ত পেশ করার আগে কার কাছে দরখাস্ত পেশ করতে হবে? আল্লাহর কাছে পেশ করতে হবে। আমি দেখুন, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়ে থাকে। আমি নিজের কথা বলছি, নিজে যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, এই ছোট তখন 12-13-14 এরকম, 14-15 বছর বয়স, 14-15 বছর হবে, 12-13 তখন স্কুলে পড়তাম, তো এই আরবের স্বপ্ন আমাকে কেউ দেখিয়েছিল যে আরবি লাইনে পড়ে আরব যাওয়া যায়। কিন্তু আমার সে স্বপ্ন ছিল কেমন জানেন, ছেঁড়া কাঁথায় ঘুম দিয়ে লাল টাকার স্বপ্নের মতো, পর্ণ কুটিরে শুয়ে প্লেনের স্বপ্ন দেখা, এ তো সত্যি মানে অবাক কাণ্ড ছিল। তো ভাবতাম কিভাবে হবে, কিন্তু দরখাস্ত দিয়েছিলাম আগে জানেন কোথায়, আল্লাহর কাছে। এটা কিন্তু আমি গর্ব করছি না, শুধু আপনাদের শিক্ষার জন্য বলছি, এটা শিক্ষার জন্য বলছি, আল্লাহর কাছে গভীর রাতে কান্নাকাটি করে দরখাস্ত দিয়েছি, আল্লাহ আমাদের যে অবস্থা, এই অবস্থা যদি আমাদের থাকে তাহলে তো জীবন বরবাদ, তোমার পথে নেমেছি, তোমার পথে নেমে আমি তোমার ঘর দেখতে চাই। এইভাবে দরখাস্ত আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে, মদিনা ইউনিভার্সিটিতে মঞ্জুর হয়ে গেল। কারণ অনেকের সার্টিফিকেট আসে, সবারই মঞ্জুর হয় না, 50টা ছাত্রের মধ্যে একটা, এইভাবে হয়। তো দরখাস্তটা প্রথমে কোথায় দিতে হবে, হেড অফিসে দিতে হবে। আপনি চাকরির জন্য বের হয়েছেন, তারপর টিকিটের জন্য বা যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য বের হলেন, এদিক সেদিক যখন পেলেন না, সব দৌড়ে ঝাঁটা খেয়ে এসে শেষকালে আল্লাহর দুয়ারে করা নাড়বেন, এটা কিন্তু আপনার নির্বুদ্ধিতার কাজ। প্রথমেই যখন আপনি বাড়ি থেকে বেরোবেন, আহা, এই জন্য আমাদের ইসলামে শরীয়তে সুন্দর বিধান আছে, যখনই আপনি বাড়ি থেকে বেরোবেন, বাড়ি থেকে বেরোবেন তার মানে কি ব্যভিচার করতে বেরোবেন তখন, তা না, হারাম কাজের জন্য না, যখন বৈধ কাজের জন্য কিংবা কোন হালাল রুজি সন্ধানের জন্য কিংবা কোন দিনের কাজের জন্য ঘর থেকে বের হবেন, তখন কি বের বলবেন, আল্লাহ আকবার, খালাস হয়ে গেল আপনার দরখাস্ত। প্রথমেই কথা পড়ল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খালাস। কিন্তু মুশকিল হচ্ছে কি, অনেকে বের হয় বলে কিন্তু মানে বোঝে না, তোতা পাখি বলতে হয় বলে দিল, ওই যে ওদের মতো, কি গো হাজি সাহেব মক্কা গেলে সব কিরকম কি দেখলে, বাবা সব আরবি বলছে গো, খালি আজানটার সালামটা বাংলা। তো এরকম যদি অবস্থা হয়, আজান আর সালামকে যদি বাংলা মনে করে আর ওইরকম যদি দোয়া পড়ে, তাহলে তার কিছুই লাভ হবে না, কারণ সে তাওয়াক্কুলের মানেই জানে না। তাওয়াক্কাল তো আল্লাহ বললো, কি বললাম সেটা হলো না, বুঝলাম না। আর আপনি দরখাস্ত দেওয়া, আপনি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন, তো দরখাস্তটা বলে অনেকেই বলে দেখবেন যে কি লেখা লিখেছে রে, বুঝতে পারছি না, এ যেন আরশোলাকে কালিতে ডুবি, আরশোলা মানে তেলে পোকা, তেলে পোকাকে কালিতে ডুবি দিয়ে কাগজের উপর ছেড়ে দিয়েছে, দিয়ে বাস দাগ হয়ে গেছে, এইভাবে এটাকে পড়তে পারবে? তো আপনার ওই রকম দরখাস্ত দেওয়া হবে, দোয়া যদি আপনি পড়েন, অথচ দোয়ার মানে না জানেন, এই হিজিবিজি হিজিবিজি ছোট ছোট বাচ্চারা লিখে, আপনি ওরকম করে লিখে দিলে পরে সেরকম দরখাস্ত কোথাও কবুল হবে? আপনি দোয়ার মানেই বুঝলেন না, আল্লাহর কাছে কি চাইলেন আপনি নিজেই জানলেন না, বলে আল্লাহ তো অন্তর্যামী, তো অন্তর তো নেই আপনার, আপনার অন্তরও নেই, আপনি কি চাইছেন, তাই না? মানে জানেন কিন্তু মানেটা আপনি মুখে বললেন না, তখন বলা হবে আল্লাহ অন্তর্যামী, কিন্তু অন্তরে তো নেই। সুতরাং যখনই ঘর থেকে বের হলো বান্দা, দরখাস্ত নিয়ে বের হলো, সার্টিফিকেট নিয়ে বের হলো, ব্যাকিং এর জোর নিয়ে, মনের জোর দিয়ে বের হলো, ঠিক আছে, কিন্তু বাড়ির সময় কি বললে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহর তৌফিক ছাড়া নড়াচড়ার ক্ষমতা নেই, আল্লাহ আকবার। আর দরখাস্ত হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, আল্লাহ যেন আমার দরখাস্ত মঞ্জুর হয়, তাই না? দেখেছেন, ওই লোকের কাজ আর এই লোকের কাজ। যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে কি হলো, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেবেন, বিপদ থেকে মুক্তি লাভের উপায় বের করে দেবেন, আর কি করবেন, ধারণাতীত জায়গা থেকে রুজি দান করবেন, এমন জায়গা থেকে রুজি দান করবেন যে আপনি কল্পনাই করতে পারেন না। কিভাবে রুজি দান, রুজি আপনি পেতে হলে আল্লাহর উপরে ভরসা করলে রুজি পাওয়া যায়, তার মানে কি ঘরের দরজা বন্ধ করে বসে থাকলে রুজি আসবে? ইন্নাসসামা আলা তুমতিরু যাহাবান ওয়ালা ফিদ্দা, আকাশ থেকে সোনা চাঁদি অবতীর্ণ হবে নাকি ধান এসে আপনার ঘরে পড়বে? না, কি করতে হবে, কর্ম করতে হবে, তাই না? কিরকম কর্ম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাইসু তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপরে সেই রকম ভরসা করো যেটা করা উচিত, যেভাবে করা উচিত। কেমন? লা রুজিকতুম কামা তুরজাকু তাইরু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে সেই রকম রুজি দেওয়া হবে যেরকম পাখিদেরকে দেওয়া হয়, খালি পেটে বাসা ছেড়ে বের হয়ে যায় এবং সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফেরে। এই দুটো কথা খেয়াল করুন, বের হয়ে যায় এবং ফিরে আসে। তার মানে কি হলো? ঘরে বসে থাকলে রুজি আসবে? পাখির মতো রুজি পেতে হলে কি করতে হবে? খালি পেটে ঘরে বসে থাকলে হবে না, বাসা ছেড়ে বের হয়ে যেতে হবে। ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাসিরু ফিল আরজ, নামাজ হয়ে গেলে মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, খাবার চলে আসবে না। কি করতে হবে? ফান্তাসিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের বুকে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আল্লাহর অনুগ্রহ চারিদিকে রাখা আছে, ব্যবসা বাণিজ্য করো, আল্লাহর অনুগ্রহ চাষবাসে করো, ইত্যাদি ইত্যাদি অনুসন্ধান করো। অনুসন্ধান না করলে, ঘর থেকে বেরিয়ে না গেলে এইভাবে তুমি রুজি পাবে না। সুতরাং তাকওয়া অবলম্বন করার মানে এই নয় যে আল্লাহর উপর ভরসা করে আপনি বাড়িতে বসে থাকবেন। আপনি আপনাকে বের হতে হবে, আপনার মায়ার বন্ধন ছিন্ন করে, মা বাপের মায়ার বন্ধন ছিন্ন করতে হবে, স্ত্রী থাকলে স্ত্রীর বন্ধন প্রেম বন্ধন ছিন্ন করতে হবে, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ের স্নেহবন্ধন ছিন্ন করতে হবে। দেশের মায়া, মা মাটির মায়া কার নেই বলুন? আপনাদের মধ্যে কারো কি মায়ের দেশের জন্য মন কাঁদে না? সব বাড়ির জন্য, দেশের জন্য মন কাঁদে, মায়ের জন্য মন কাঁদে, ছেলে মেয়েদের জন্য মন কাঁদে। আমার সেই মাটি যেখানে আমি জন্ম নিয়েছি সেই মাটির একটা টান আছে। যদিও এদেশ, বিশেষ করে যারা এই দেশে এসেছি আমরা, বড় সৌভাগ্যবান যে দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এই জন্য আমরা সেখান থেকেও মদিনা আসার কামনা করি, কিন্তু তবুও নিজের মায়ের দেশে ফিরে যাব, এ সবারই একটা টান থাকে। কিন্তু রুজির সন্ধানে আমাকে আসতে হয়েছে, আবার ফিরে যেতে হবে দেশে। আসতে হয়েছে কেন? আমি যদি দেশে বসে থাকতাম তাহলে হয়তো রুজি আমি এই রুজি পেতাম না যে হালাল রুজি আমি এখানে উপার্জন করছি। মোট কথা, আল্লাহ তাকওয়া অবলম্বন করলে আপনি সেখান থেকে রুজি পাবেন যেখান থেকে আপনি কল্পনাও করতে পারেন না যে এখান থেকে রুজি পেতে পারে। বহু মানুষ মাদ্রাসায়, আমাদের দেশে মাদ্রাসা থেকে পড়তেই দেয় না, বিশেষ করে বেসরকারি মাদ্রাসাগুলো বলছি, যেগুলোতে বলে কি ভিখিরি বিদ্যা, মানুষে কি বলে, তুচ্ছ করে বলে ভিখিরি বিদ্যা। ভিখিরি বিদ্যা মানে কি? ওই বিদ্যা শিখলে ভিক্ষা করতে হয়, পড়তে পড়তেও ভিক্ষা করতে হয়, ওই যে মুষ্টি হ্যাঁ আদায় করা, আর পড়ার পরেও যদি আপনি মোদারেসি করেন তাও আপনাকে চেক ধরিয়ে ওই যে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জাকাত ফেতরা আদায় করে আনতে হয়। একে বলে ভিখিরি বিদ্যা। পার্টির জন্য যখন আপনি চাঁদা করবেন তখন সেটা সেটা কিন্তু মানে ভিক্ষা না, সেটা হচ্ছে চাঁদা। আর মাদ্রাসার জন্য যখন আপনি আল্লাহর দিনকে বাজানোর জন্য আপনি যখন চাঁদা করতে যাবেন সেটা হচ্ছে কি? তাও তার বাপের হক না, আল্লাহর হক। সে জাকাত দেবে কার হক দেবে? আল্লাহর হক দেবে। সে ওসর দেবে কার দেবে? আল্লাহর হক দেবে। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদে, ঝাড়াই মারাই এর দিনে তুমি তার হক আদায় করে দাও, হক দেবে আল্লাহর। আর এরা বলে কি, আপনি তার সামনে গেলি বলে ধান লাগিয়ে গেছিল, চলে এসেছে হক নিতে, ফসল নিতে বা ধান নিতে। এইসব লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়, ভিখিরি বিদ্যা। এই ভিখিরি বিদ্যা পড়ে কেউ লাখপতি হতে পারে, কোটিপতি হতে পারে, এ কল্পনাও আপনার ছিল না, আপনি হয়ে গেছেন। একজন এমন মানুষ আছে এখানে বহু, যে সাইন করতে জানে না, নিজের সইটাও করতে জানে, নিজের নামটাও লিখতে জানে না, কিন্তু সে দেশে এখন কোটিপতি। আসে না নেই, এখানে চাকরি করে সে এখন দেশে কোটিপতি। একসঙ্গে দুজন এলো, এক গ্রামের ছেলে দুজন এলো, একজন এখনো পর্যন্ত ওই ৫০০ করে দেশে তার মধ্যে টাকা পাঠায়, টেলিফোন করে, আর একজন দুই বছরের ভিতরে বিল্ডিং করে নিল। যা আমাকে জিজ্ঞেস করছে এরকম কি করে হয় মৌলানা, দুজন গেল, একজন তো এরকম খুবই অসুবিধা, টাকা পাঠাতে বলে পাঠাতে পারে না, আর একজন বিল্ডিং করে ফেললো। আমার হচ্ছে ভাগ্য, জালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, হঠাৎ করে গেল, সে এমন একটা চান্স পেয়ে গেল যে বাস তাতেই সে লালে লাল। আর একজন পেল না, সে বেচারি মাঝরাতে পড়েছে কিংবা হাউস ড্রাইভারে পড়েছে, সে বাইরে কাজ করতে পারে না, বাস। তো এইরকম হয়ে থাকে, আল্লাহ যাকে ইচ্ছা ধারণাতীত জায়গা থেকে রুজি আল্লাহ অঢেল রুজি দান করেন, আল্লাহ ইয়ারযুকু মা ইয়াশাউ বিগাইরি হিসাব, বিনা হিসাবে, হিসাব নেই, অপরিমিত রুজি আল্লাহ তাআলা বন্টন করে থাকেন। এটা হচ্ছে প্রধান শর্ত হল কি, তাকওয়া। তবে আমি আগে বলেছি আপনাদেরকে যে এর মানে এই নয় যদি কেউ কুফরি করে সে রুজি পাবে না, বলেছিলাম। তাহলে তো কাফেররা রুজি পাচ্ছে কেন? তাহলে যদি মুসলিম হলে রুজি পাওয়া যায়, মুত্তাকি হলে রুজি পাওয়া যায়, তাহলে কাফেররা রুজি পাচ্ছে কেন? এটা হচ্ছে দুনিয়ার ব্যাপার। আমি বলেছিলাম যে দিনকে মানলেই যে রুজি পাবেন, আল্লাহ আপনাকে ভালোবাসলেই যে আপনি রুজি পাবেন তা না, হতে পারে পরীক্ষা, আপনাকে আখেরাতে দেবেন। আর দুনিয়ার কোনো মূল্য নেই, এখানে দুনিয়া আল্লাহর কাছে সবারই জন্য সমান। দুনিয়া যেমন কাফের পাবে তেমনি মোমিন পাবে, যেহেতু দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহর কাছে। কেউ তার শত্রুকে কোনো ভালো জিনিস দিতে চায় না, সহযোগিতা করতে চায় শত্রুকে, কিন্তু আল্লাহর শত্রু দেখেও আল্লাহ দুনিয়াতে সহযোগিতা করেন, মানে দুনিয়া দিয়ে সহযোগিতা করেন, তাদেরকে ঢিল দেন এবং তাদেরকে আরো কঠোরভাবে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দান করেন। হাদিসে আছে, যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মাছি বা মশার ডানা পরিমাণ থাকত, তাহলে আল্লাহ তাআলা কোন কাফেরকে এক ঢোক পানি, তো এক বোতল পানি, এক ঢোক বুঝেন তো, মুখে নিয়ে গেলা হয়, এটা হচ্ছে এক ঢোক পানিও পান করতে দিতেন না দুনিয়ার বুকে। আজ যদি তা হতো তাহলে একটাও কাফের বাঁচত, তাহলে দুনিয়ার পরীক্ষাগার কি করে হতো? কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াটাকে দারো ইমতেহান, দারো ইবতেলা বানিয়েছেন, পরীক্ষাগার বানিয়েছেন। আর যদি কাফেরদেরকে এক ঢোক পানি পান করতে না হতো, বাঁচবি কি করে? তাহলে তো পরীক্ষাই হবে না। এই জন্য দুনিয়াতে সমান রেখেছেন, কাফেরও পাবে মোমেনও পাবে। আবার অনেক সময় কাফেরও পাবে না, এই জন্য হাদিসে আছে যে দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত আর মোমেনদের জন্য জেলখানা। এক কাফের বুঝলেন, খুব গরিব, একজন কাফের খুব গরিব, বেচারি খুব কষ্ট দিয়ে একজন মুসলিম মোটামুটি ধনবান, তার বিল্ডিং ফিল্ডিং আছে, তার কাছে এসে বলছে, তোমাদের সব আমরা হাদিস শুনেছি, তোমাদের হাদিসে নাকি আছে যে দুনিয়া হচ্ছে মুমিনদের জেলখানা আর কাফেরদের জান্নাত, তো তুমি আমাকে বুঝিয়ে দাও আমার কি জান্নাত আছে, আমি তো খেতেও পাই না দুবেলা ঠিক মতো, আর তুমি তো বেশ সুন্দর, তাহলে হাদিসটার মানে কি? তো বলল, দেখো আমার সঙ্গে তোমার তুলনা না, এটা আমভাবে কথা। আমভাবে কথা কি? আমি যেমন, আমার সমপরিমাণ অমুসলিম যে আছে তুলনামূলকভাবে সে জান্নাতে বাস করছে, আমি এত কিছু আছে, আমার ধনসম্পদ সবকিছু আছে, তবুও আমার কষ্ট আছে। আর জেলখানার বিভিন্ন স্তর আছে, জানেন তো, যারা রাজনৈতিক নেতা তারা তো জেলে থাকে কিন্তু কত আরামে থাকে, তার সেখানে টিভিও দেখতে পায়, তাই না? তো এখানে জেলখানা বলতে তুমি, তোমার জান্নাত ঠিকই আছে, কোথায় আমি কষ্ট ভোগ করছো ঠিক আছে, কিন্তু তোমার সমপরিমাণ যদি কোনো মুসলিম থাকে তাকে গিয়ে জিজ্ঞেস করো, তাকে জিজ্ঞেস করলে তুমি বুঝবে তার তুলনায় তুমি জান্নাতে বাস করছো। বুঝলেন ব্যাপারটা? তার মানে তোমার সমপরিমাণ কোন মুসলিম সে তোমার থেকেও বেশি কষ্ট ভোগ করে। এই জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, দুনিয়ার কোনো মূল্য নেই। দুনিয়া যদি মূল্য থাকতো একটা কাফেরও আল্লাহ তাআলার কাছ থেকে এক ঢোক পানিও পেত না, আর তাহলে পরীক্ষাগার, এই পরীক্ষা আপনার সম্পাদিত হতো না, পরীক্ষা করা সম্ভব ছিল না, তাই আল্লাহ তাআলা এটা করেছেন। মোট কথা, তাকওয়া একটা কারণ যার কারণে আল্লাহ তাআলা ধারণাতীত উৎস থেকে, কল্পনাতীত, আপনার কল্পনাতেই আসতে পারে না এমন জায়গা থেকে রুজি আসবে। কথাটা আছে কোথায়? কোরআনই আছে, সূরা তালাক 2-3 নম্বর আয়াতে। সূরা তালাকে সাধারণত তালাকের কথা বলা হয়েছে, সাধারণত তালাক হয়ে গেলে সংসার, অনেক সংসার এমন হয়, অধিকাংশ সংসারই হচ্ছে তাসের ঘর, অধিকাংশ সংসারই হচ্ছে কাঁচের শিশমহল যাকে বলে, কাঁচের ঘর, এই সময় একটা পাথর মারলেই হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। আর খুব কম সংসার আছে যেটা ভালোবাসার ভিত্তিতে চলে, অনেক সংসার দেখবেন ভালোবেসে হলো কিন্তু শেষকালে বিয়ের পরে সব খতম, তাই না? অধিকাংশ সংসার চলে হয় টানে না হয় ঠেলায়। তো তালাকের ব্যাপারটা যখন আসে তখন আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন যে তালাক দিলে পরে মহিলার কি হবে, এই সেই এমন হতে পারে পুরুষের পুরুষ ক্ষতিগ্রস্ত হবে, ছেলে মেয়েদের কি হবে, বহু চিন্তা ভাবনা আছে। তো সেই ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, যদি আল্লাহর তাকওয়া থাকে তাহলে কেউ কষ্ট ভোগ করবে না। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ কি হবে উপায় বের করে দেবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রুজি দান করবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে আল্লাহর উপরে ভরসা করবে, যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। আর কারোর উপর ভরসা করতে হবে না, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহই যথেষ্ট। চাকরির জন্য আল্লাহর উপরে ভরসা করেছো, খালাস আল্লাহর উপরে ভরসা করো, আর অন্য কারোর জন্য ভরসা, কারোর উপরে ভরসা করা তোমার প্রয়োজনই পড়বে না। ইন্নাল্লাহ বালিগু আমরে, আল্লাহ তাআলা নিজের ইচ্ছা পূরণ করার জন্য তিনি হচ্ছেন বিজয়ী, তিনি হচ্ছেন প্রবল, তিনি যা করার ইচ্ছা করেন ফাআলুল লিমা ইউরিদ, ইচ্ছা করলেই তিনি করতে পারেন। কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, আল্লাহ সমস্ত কিছুর জন্য নির্দিষ্ট মাত্রা স্থির করে রেখেছেন। রুজি আপনি পাবেন, কিন্তু কতটুকু পাবেন যতটুকু আপনার জন্য নির্ধারিত করা আছে। ওমা ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহ ওমা নুনাযিলুহু ইল্লা বিকাদারিন মালুম, প্রত্যেক জিনিসের খাজনা আমার কাছে আছে, আমি সেই সব খাজনা অবতীর্ণ করি, অবতারণ করি যখন যতটুকু দরকার, যার জন্য যতটুকু দরকার ততটুকু। আমি একটা উদাহরণ আপনাদেরকে বলেছি, রুজি কিভাবে রাখা আছে। ওই যে মনে করুন এই যে মসজিদে দেখছেন লাইট আছে, এই লাইটের মতো যদি মনে করুন বস্তা বাঁধা আছে, বস্তা ঝোলানো আছে, আর প্রত্যেককে একটা করে লগি দেওয়া হয়েছে, লগি বুঝেন তো, লগি, এবার প্রত্যেককে লগি দেওয়া হয়েছে, এবার লগি দিয়ে এইভাবে খুঁজছে বস্তা, যখন খুঁজছে তখন একটা দুটো পাঁচটা ঝনঝন ঝনঝন করে পয়সা পড়ছে। কেউ যদি বলে আমি একসাথে সব নিয়ে নেব, সে একসাথেই সব খুঁজে খুঁজে খুঁজে খুঁজে চেষ্টা করে সমস্ত পয়সাটা একই সময়ে বের করে নিতে পারে। আর কেউ যদি বলে যে আমি ধীরে ধীরে নেব, মরার আগে পর্যন্ত সমস্ত পয়সা তার, সমস্ত মুদ্রা তার পড়বে, একটাও মুদ্রা ওই থলের ভেতরে বাকি থাকা অবস্থায় আপনার মৃত্যু হবে না, কোনো দিন হতে পারে না, আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন। সারা জীবনে আপনি রুজি পাবেন, হয় একসাথে আর না হয় ধীরে ধীরে। আপনার জন্য যে রুজি বরাদ্দ করা আছে তার এক পয়সা কমও পাবেন না। যদি আপনি নাও চান যে আল্লাহ আমার টাকা পয়সা দরকার নেই, তবুও আপনার কাছে আসবে। আর যদি আপনি চান যতই হাকুলি বিকুলি করুন, একটা থলে আপনার শেষ হয়ে গেছে, ওর থলেটা নিতে যাবেন, অসম্ভব, হতেই পারে না, আপনার থলে শেষ, আপনার রুজি শেষ। আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু ফিক্সড করা আছে, এটা তাওয়াক্কুল এবং তকদিরের উপরে ইমান রাখতে হবে। তকদিরের উপরে ইমান রাখলে আপনি সান্ত্বনা পাবেন, আপনি মনে কষ্ট পাবেন না। আর তা যদি আপনি, ইমান যদি আপনার না থাকে, তাওয়াক্কুল যদি আপনার না থাকে, তো লোকের দেখবেন হাই ফেলবেন, কষ্ট হবে, ওর আছে আমার নেই কেন, ওর হলো আমার হলো না কেন, ওর চাকরি পেল আমার পেলাম, আমি পেলাম না কেন, ওর ব্যবসায় লাভ হচ্ছে আমার হয় না কেন, হিংসা হবে না, হবে না, তখন হিংসা হবে এবং তার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মোট কথা, তাকওয়া হচ্ছে জরুরি জিনিস, তাকওয়া থাকলে আল্লাহ তাআলা এতগুলো কাজ আপনার জন্য করে দেবেন। তারপরে আল্লাহ তাআলা ওই আয়াতেই 4-5 নম্বর আয়াতে আবার বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন। অনেক সময়ে কাজটা কঠিন, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা তার কাজটাকে সহজ করে দেন। আর যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, এ হলো আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইকাফির আনহু সাইয়্যাতিহি, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপ মোচন করে দেন, পাপের প্রায়শ্চিত্ত করে দেন, পাপ ধুয়ে দেন, পাপ ক্ষমা করে দেন, পাপ মাফ করে দেন। শুধু ক্ষমা করে দেন তাই না, বরং তাকে তার আজর ও সওয়াব দান করেন, বহু নেকি দান করেন, বহু পুরস্কার দান করেন, সওয়াব দান করেন, প্রচুর মহাপুরস্কার। আজরান আযীমা মানে হচ্ছে কি বলে, আজর হচ্ছে মানে পুরস্কার, আজর হচ্ছে সওয়াব ইত্যাদি। যাই হোক, তাহলে এখানে আমরা তাকওয়ার ফজিলত, তাকওয়ার মাহাত্ম্য বুঝতে পারলাম। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন সূরা আরাফ 96 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের অধিবাসী বৃন্দ ইমান আনত, পরহেজগার হত। জনপদ, কোন এক জনপদের কথা আল্লাহ বলছেন, যদি তারা ইমান আনত এবং পরহেজগার হত, তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আকাশমন্ডলী ও পৃথিবীর কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিতাম, সমস্ত কল্যাণ তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যায়ন করল, মিথ্যা মনে করল, নবীকে মিথ্যা মনে করল, রাসূলকে মিথ্যা মনে করল। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে শাস্তি দিলাম। শুরুতে কি বলা হয়েছে, যদি তারা ইমান এনে মুত্তাকি হতো তাহলে আমি আসমান জমিনের সমস্ত বরকত খুলে দিতাম। তাহলে এখানেও দেখুন তাকওয়ার গুরুত্ব রয়েছে, আর তাকওয়া মানে হচ্ছে ইমান, ইমান ছাড়া তো তাকওয়া হয় না। কোন বেঈমান কি মুত্তাকি হতে পারে নাকি? না না, এটা তো প্রশ্নই আসে না, ইমান এনেই মুত্তাকি হতে হবে। যদি কেউ হতো তাহলে, যদি তারা হতো তাহলে আমি তাদেরকে, তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের রাস্তা খুলে দিতাম। আসমানেও বরকত আছে তাই না, আর জমিনে তো আছেই। আসমানের বরকত অবশ্য অনেকে বোঝে না, আসমানের বরকত, আসমানে বহু উপগ্রহ উপগ্রহ আছে, সেখানে আপনারা শুনে থাকবেন, সেখানে এক এক উপগ্রহে চেষ্টা চলছে, খবর নিয়ে আসছে, বিজ্ঞানীরা পরীক্ষা করছে, কোন কোন উপগ্রহ নাকি রজত, সেখানে রজত পাওয়া গেছে, তো সেখানে তো আছেই। পৃথিবীতে যদি থাকে তো আরো উপগ্রহে তো থাকতেই পারে, ওই চাঁদের মাটি খুঁড়লে মাটির নিচে হয়তো বা সোনা থাকতে পারে, হয়তো রূপা থাকতে পারে, কিংবা অন্য কোন দামি ধাতু থাকতে পারে না, পারে না, মঙ্গল গ্রহে পারবে, বৃহস্পতি পারবে, নেপচুন পারবে, প্লুটোতে পারবে, বৃহস্পতি, যে সমস্ত গ্রহ উপগ্রহ, কোটি কোটি গ্রহ উপগ্রহ আছে আর বিজ্ঞানীরা খোঁজ পেয়েছে, এদিক গেল একটা দিক। আর আসমানের বরকত কি, আসমানের সবচেয়ে বড় বরকত জানেন কি, সূর্য। এই যে সূর্য, বৃষ্টি বর্ষণের মেন কারণ কোথেকে আসে, বৃষ্টি বর্ষণ ফসল ফলা কোথেকে আসছে, সূর্য। আল্লাহ তাআলা আসমানে এই যে একটা জিনিস সৃষ্টি করে দিয়েছেন সূর্যকে, এবং সূর্যকে এমন জায়গায় তিনি ফিট করেছেন, এখন সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে না, উভয় ঘোরে সে আলাদা কথা, কিন্তু এমন ভাবে ঘোরাচ্ছেন যে পৃথিবীর জীবন কিভাবে বেঁচে আছে, আমরা কিভাবে বেঁচে আছি, আমাদের ফল ফসল কিভাবে হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। তাহলে বৃষ্টিটা আসে কোত্থেকে, আকাশ থেকে, কিন্তু এর মেন কারণ কি, সূর্য। সূর্যের আলো না থাকলে, সূর্যের তাপ না থাকলে বৃষ্টি হতো, মেঘ হতো, অসম্ভব। তাহলে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়াফিস সামাই রিজকুকুম, বলা হয়েছে না কোরআনে, ওমা তু আদম, আকাশে রয়েছে তোমাদের রুজি। আকাশে কত রুজি রয়েছে, আকাশে কি ধান লাগানো হবে নাকি খেজুর গাছ লাগানো হবে আকাশে? না, খেজুর গাছ তুমি মাটিতেই লাগাও, কিন্তু সেই খেজুর গাছ হবে না, ফল দেবে না, ধান তুমি মাটিতেই লাগাও, সে ধান তোমার হবে না যতক্ষণ না আকাশ থেকে বরকত আসবে। আকাশের বরকতটা কি, সূর্যের আলো এবং সেই সাথে বৃষ্টি, তাই না? তো এইভাবে আমরা যে বেঁচে আছি কিসের উপর নির্ভর করে বেঁচে আছি, আমাদের মেন জিনিসটা কি, যেটা যার উপর নির্ভর করে বেঁচে আছি, পানি তো বটেই, আর পানি আকাশ থেকে আসছে, আনজালনা মিনাস সামাই মাআন, পানি অবশ্যই। এই পানি বলে আমাদের বাংলাতে বলে জলের অপর নাম হচ্ছে জীবন, পানি না খেলে, পানি না পেলে আপনি মারা যাবেন, এ তো বটেই, কিন্তু এই পানির মতোই খাদ্যও লাগবে, কিন্তু আরো একটা মেন জিনিস আছে, পানি হয়তো ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা না খেয়ে থাকতে পারবেন, কিন্তু এমন কোন জিনিস আছে যেটা এক মিনিট না আপনার না পেলে কি হবে, মারা যাবেন? কি সেটা? অক্সিজেন। এই বাতাস, এই বাতাসে অক্সিজেন আছে, অক্সিজেন না পেলে আপনি মারা যাবেন। এই অক্সিজেন যদি এই মসজিদের যে জানলা দরজাগুলো আছে ভালো করে ফুল বন্ধ করে দেয়, মানে জানলা না থাকে, দরজা না থাকে, শুধু যদি ইঁটের গাঁথনি হয়, আমরা এই কজন লোক, পঁচিশ ত্রিশ জন লোক কতক্ষণ বাঁচব? বড় জোর কয়েক ঘন্টা বাঁচব। তারপরে যতগুলো অক্সিজেন আছে শেষ হয়ে গেলে আমাদের সব কার্বন ডাইঅক্সাইড, আমরা ওই যে পানি থেকে যখন মাছ তুলে দেওয়া হয়, মাছের অবস্থা কি হয়? আমাদেরও সেই অবস্থা হয়ে যাবে, তাই না? কেননা অক্সিজেন শেষ, এবার কার্বন ডাইঅক্সাইড টানছি, এবার শেষ অবস্থা, আমরা সবাই মারা যাব, তাই না? তাহলে অক্সিজেন প্রচন্ড দরকার আছে। তাহলে আমরা যে পৃথিবীতে বাস করছি, শুধু আমরাই না, অনেক প্রাণীর অক্সিজেন দরকার, সবাই অক্সিজেন টানছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, কই অক্সিজেন তো শেষ হয় না পৃথিবীতে। তাহলে কি নতুন করে অক্সিজেন তৈরি হচ্ছে? হ্যাঁ, আমরা নষ্ট করছি, আর কে তৈরি করছে? গাছে তৈরি করছে, গাছ গাছরাতে তৈরি করছে, আর সেই গাছরাকে কে বাঁচিয়ে রেখেছে? আসমান বাঁচিয়ে রেখেছে, আসমানওয়ালা বাঁচিয়ে রেখেছেন। অফিস শ্যামায় রিজকুকুম ওয়ামা তুওয়াদুন, বুঝতে পাচ্ছেন তো? আকাশে আমাদের রুজি আছে, আকাশে আমাদের জীবন আছে, সূর্য আমাদের জীবন, আকাশ থেকে পানি বর্ষণ হলে পানি আমাদের জীবন। মোট কথা, এইভাবে আকাশে রয়েছে আমাদের রুজির উৎস, সূর্য, মেঘমালা, বৃষ্টি হয়, ফসল ফলে। এছাড়া পৃথিবীতে গুপ্ত রয়েছে কত গুপ্ত ধন, খনিজ পদার্থ। পৃথিবীতে শুধু ফসলই হয় না, পৃথিবীর গর্ভে রয়েছে। এই যে আমাদের সামনে এখন আমরা আলো দেখতে পাচ্ছি, কত সুন্দর, তাই না? তারপরে আমার সামনে এই কথা আপনারা শুনতে পাচ্ছেন, ক্যামেরাতে ছবি দেখতে পাচ্ছেন, এসব কিসের? কিসের জন্য হচ্ছে? যদি পেট্রোল না থাকতো, যদি কয়লা না থাকতো, যদি ধাতু না থাকতো, এগুলো তো সব একটা ধাতু, তাই না? এসব ধাতু না থাকতো তাহলে আপনি এই আলো তৈরি করতে পারতেন? এরকম আলো করতে পারতেন, কিংবা এই ক্যামেরা তৈরি করতে পারতেন না? এসব পৃথিবীর খনিজ পদার্থ থেকে নির্গত, মানে সেখান থেকে বের করা হয়েছে সেই সমস্ত পদার্থ যেগুলো রুজি এবং আমাদের কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গুপ্ত ধন, খনিজ সম্পদ, পেট্রোল ইত্যাদি। পেট্রোল কত কাজের জিনিস, তাই না? এসব সুখের সামগ্রী মহান আল্লাহ মুমিন মুত্তাকি বান্দাদেরকে দান করে থাকেন। অবশ্য এর অর্থ এই নয় যে কাফেররা তা পাবে না, যেমন আমি আগেই বললাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, মুত্তাকি হতে পারি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা আমাদের জন্য পূরণ করবেন। যদি আল্লাহর ওয়াদা আমরা পূরণ করি, তাহলে আল্লাহ তার নিজের ওয়াদা আমাদের জন্য অবশ্যই পূরণ করবেন। আর এই দুনিয়াতে হারলাম বা জিতলাম, এই দুনিয়াতে আমি সঠিকভাবে রুজি পেলাম বা না পেলাম, সুখের রুজি পেলাম অথবা দুঃখের রুজি পেলাম, আল্লাহ যদি পরীক্ষা হয়, তাহলে একসময় অবশ্যই আছে অপরিমিত রুজি, যে রুজি কোনোদিন ছিন্ন হবে না, কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন ধ্বংস হবে না। যে কেয়ামতে গিয়ে যদি এক গ্লাস পানি পান করতে পারেন, জীবনেও আর পেয়াস লাগবে না, তাই না? এক গ্লাস পানি খেলে, যদি আপনি এক গ্লাস পানি খান, তো যতদিন আপনি বাঁচবেন আর পানি খাওয়া লাগবে না। সেই পানির নাম কি, সেই পানির উৎস কি? সেই পানি হাঁস আলম। যে এক গ্লাস পানি যদি আপনি খান, সেই পানি পান করলে জীবনেও পিয়াস লাগবে না। সেটা কিসের পানি? হাউজে কাউসারের পানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পান করা পানি। আল্লাহ আকবার, আল্লাহ যেন আমাদেরকে সেই পানি পান করান। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।